ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আইন বিধান দেওয়ার মালিক, আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারণেই আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই, এ বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করেছিলাম। এ প্রসঙ্গে আরো বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের জন্য মৌলিক যে বিষয়গুলো আছে এর প্রত্যেকটা বিষয়ের জন্য সুনির্দিষ্ট আইন এবং কানুন বয়ান করেছেন। মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেমন মানুষের জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, এরকম বিবেক বুদ্ধির নিরাপত্তা, এসব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আইন এবং বিধান পবিত্র কোরআন নাযিল করেছেন সেগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব মানুষের বংশ হেফাজত করার বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক ইনায়েত করেন, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির শুরু থেকেই যাতে করে বংশের হেফাজত থাকে, মানুষের বংশের পরিচয় যেন এলোমেলো না হয়ে যায়, এজন্য বিবাহ ব্যবস্থা, বিবাহ প্রথা চালু করেছিলেন। আপনারা জানেন মানব জাতির ইতিহাসের প্রথমে যে হত্যা সংঘটিত হয়েছিল তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিবাহের একটা নিয়মকে লঙ্ঘন করার জন্য, বংশের হেফাজত করা। বর্তমানে আপনারা জানেন একটা বিষয় নিয়ে মাঝে মধ্যে কুফফাররা একটু পরীক্ষা করে এখনো সময় হয়েছে কিনা। আপনারা জানেন ইসলামের ইতিহাসে এরকম ঘটনা বহুত ঘটেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকেরা গ্রেফতার করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য কি? মুসলিমদের শক্তি পরীক্ষা করা, প্রতিক্রিয়া কি হয় তা দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, সাহাবায়ে কেরামদের থেকে বায়াত নিলেন, যার বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, এবং বায়াত ও সিরাতে মুস্তাকিম বই আমি এটা উল্লেখ করে দিয়েছি, যারা পান নাই রাস্তায় কিনতে পাবেন। আল্লাহর নবী যখন বায়াত নিলেন তখন দেখা যায় চেহারা পাল্টে গেল, মক্কার লোকেরা ওসমানকেও ফেরত দিল এবং সন্ধি চুক্তি করার জন্য নিজেরা প্রস্তাব পেশ করল। এমনি ভাবে বর্তমান যুগের কাফেররাও বিভিন্ন সময় পরীক্ষা করে দেখে, আমরা যে এত অর্থ সম্পদ ব্যয় করলাম মানুষের ইমান নষ্ট করার জন্য, নাস্তিক বানানোর জন্য কতটুকু কাজ হলো। এই জন্য আপনারা জানেন মাঝে মধ্যেই নাড়াচাড়া দেওয়া হয়, এক এক সময় এক একটা রূপ ধরে, কোন সময় পর্দার বিধানকে বাতিল করার নাম করে, কোন সময় আবার নারীদের অধিকারের নাম করে, আবার কয়েকদিন আগে একটু নাড়া দিয়ে দেখল মুসলিমদের প্রতিক্রিয়া কি হয়। আন্তঃধর্ম বিবাহ, বিবাহের ক্ষেত্রে কোন ধর্মের বাধ্যবাধকতা থাকবে না, যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে, এজন্য কোনো বাধা প্রদান করা যাবে না। আর সন্তান হলে কি হবে, এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট আইন আছে, এটাকে পরিবর্তন করে এরা আইন তৈরি করেছিল, 18 বছর পর্যন্ত সন্তানের কোনো ধর্ম থাকবে না, 18 বছর পরে সে যে ধর্ম মনে চায় গ্রহণ করতে পারবে। এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখলো কি অবস্থা, যখন সারা দেশের মসজিদ থেকে প্রতিবাদ শুরু হলো, এখন তারা সুর নরম করে বলল যে না, এমন আইন আমরা করি নাই। কিন্তু এটা মনে রাখতে হবে, এ জাতীয় বিষয়গুলো কেন উত্থাপন করা হয়, এদেশের মুসলিমদের ইমান তারা কতটুকু নষ্ট করতে পেরেছে তা পরীক্ষা করার জন্য। আপনারা জানেন কোরআনের যে সমস্ত আইনগুলো এদের মতের সঙ্গে মিলে না সেগুলো তারা বাতিল করার চক্রান্তে লিপ্ত আছে। এরা প্রথম হামলা করেছে মুসলিম জাতির ঐতিহ্য টিকে রাখার জন্য, মুসলিমদের স্বকীয়তা টিকে রাখার জন্য, যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন তা হল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, এটাকে তারা কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে বহুদিন ধরে এবং তারা অনেকটা সফল। এখন মুসলিম জাতির বহু দল এরকম বের হয়েছে, ইহুদি খ্রিস্টানরা জিহাদের নাম শুনলে যতটা বিরক্ত না হয়, মুসলিম জাতির মধ্যে অনেক দল আছে জিহাদের নাম শুনলে ওদের চেয়ে বেশি বিরক্ত হয়। আপনি জান না তাবলিগে যারা তিন চিল্লা লাগিয়েছে এদেরকে জিহাদের কথা বলেন, বুশের মাথায় ভাস্কর্য তিনটা, ওদের মাথায় ভাস্কর্য 7টা, কারণ ওরা জিহাদের থেকে এত দূরে সরে গেছে। এখন যদি আপনি বলেন ওদেরকে কোরআন থেকে জিহাদের আয়াতগুলো বাতিল করে দাও, ওদের কোনো আপত্তি নেই। এমনি ভাবে পীর সাহেবের মুরিদদেরকে বলেন কোরআনের থেকে জিহাদের আয়াতগুলো তুলে দিলে কেমনে হয়, কেমন হয়, তারা বলবে আমাদের আপত্তি নেই। এরকম একটা দীর্ঘ প্রচারণা চালিয়ে এটার সূচনা হয়েছিল ইংরেজ শাসনামল থেকে গোলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে। আপনারা জানেন এই দেশে যখন ইংরেজরা বিভিন্নভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার কৌশল আটেছিল, এ সময় একদল মর্দে মমিন ওলামায়ে রব্বানী তারা জিহাদের ডাক দিলেন এবং ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিলেন, এবং এই ফতোয়ায় সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাউদৌ করে জ্বলে উঠে। এ সময় জেহাদের ডাক দেওয়া হল, ইংরেজরা জেহাদের মোকাবেলা করবে কি করে, এটার জন্য তারা একদল মৌলবী তালাশ করল, এবং সর্বপ্রথম যেই মৌলবী সাহেবকে এই জন্য হাত করেছিল তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী প্রথম ব্যক্তি যে জেহাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে একটা কবিতা বয়ান করল, তার উপরে নাকি উর্দুতে নাজিল হয়েছে, জেহাদ কে নাম ছোড় দো আয় ভাইও, ইসলাম মে হারাম হয় কতল কিতাল, জেহাদের নাম ত্যাগ কর হে ভাই, ইসলামে নিষিদ্ধ হারাম জেহাদ এবং মারামারি। এখনো দেখবেন এদেশে বহু মানুষ আছে এরকম যারা বলে ইসলামে তলোয়ারের কোনো স্থান নেই, ইসলামে মারামারি নেই, ইসলাম শান্তির ধর্ম, আল্লাহর নবী মারামারি করেন নাই। এ কথাগুলো বলে একদল ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের খুশি করতে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জেনে রাখো নিশ্চয় জান্নাত তলোয়ারের ছায়া তলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইস্তু বিল মাল আনা নবিউল মালহামা, আমি যুদ্ধের নবী। এরকম ভাবে কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আস্তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে, ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুনা, তারা মারে এবং মরে। মারামারি আছে কিনা? সূরা সফ এর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন, ওই লোকদের পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, যেন তারা সিজা গলানো প্রাচীর। এরকম অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তী জীবনের 23 বছরে 27টা যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এরপরেও দেখবেন একদল মুসলমান তারা ইসলামের নামে কাজ করে, দাওয়াতের কাজ করে, এরা বলে ইসলামে কোনো মারামারি নেই। এটা পরিষ্কার মনে রাখতে হবে, ইসলামে জেহাদের হুকুম কেন দিলেন? ইসলাম প্রথমে দাওয়াত দেয়, আসো শান্তির পথে আসো। একজন রোগীকে প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ট্যাবলেট দেওয়া হয়, ক্যাপসুল দেওয়া হয়, এগুলোতে কাজ হলে আর অপারেশন করার প্রয়োজন নেই। কিন্তু যদি পরীক্ষা করে দেখা যায় লোকটার ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গটা কেটে না ফেললে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে, তখন ডাক্তার পরামর্শ দেয় এটা কাটতে হবে। রোগীকে বলা হয় টাকা লাগবে 5 লাখ টাকা। রোগী গ্রামে গিয়ে তার জমি বিক্রি করে, গরু বিক্রি করে টাকা নিয়ে আসে, ডাক্তারকে টাকা দেয়। ডাক্তার রোগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে রোগীর একটা অংশ কেটে ফেলল। দুনিয়ার কোন বিবেকবান মানুষ আজ পর্যন্ত আপত্তি করে নাই, ডাক্তার কেন তার রুমের ভিতরে দরজা বন্ধ করে একটা লোকের অঙ্গহানি করছে? একটা পা কেটে ফেলল, একটা হাত কেটে ফেলল, এত বড় অন্যায় এবং জুলুম কেন করল? খোদ রোগীও আপত্তি করে না। কেন করে না? সকলেই জানে এই ক্যান্সার যুক্ত অংশ যদি কাটা না হয় তাহলে বাকি ভালো অংশগুলোকেও নষ্ট করে ফেলবে। অন্য অংশকে টিকিয়ে রাখার জন্য, অন্য অংশকে ভালো রাখার জন্য এই অংশ কাটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। ঠিক এরকম ভাবে ইসলামেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঔষধ দিয়েছেন মানুষকে ভালো করার জন্য। যখন কোন রকম ঔষধ কাজে না আসে, এবারে চূড়ান্ত হুকুম হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো। ওরা ক্যান্সার হয়ে গেছে, এই দুনিয়াটা হচ্ছে একটা অপারেশন রুমের মতো, এইখানেও যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, সেই ক্যান্সার যে হোক না কেন, সে হোক না বুশ, হোক ওবামা অথবা বুশের বাবা বুশ, যেই হোক না কেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওদেরকে হত্যা করো, কতল করো, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করো, নতুবা দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এটার নাম জিহাদ। আজকে মুসলিম জাতির অন্তর থেকে জিহাদকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোর মেম্বার থেকে জিহাদের বয়ান বন্ধ হয়ে গেছে। কারণ বুশ বাবারা শিখিয়ে গেছে ইসলামে জঙ্গিবাদ নেই। কোরআনের পরিষ্কার আয়াত আছে, বলছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। এই শক্তিগুলো আধ্যাত্মিক শক্তির নাম না, নফসের শক্তি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। জেনে রাখো, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা তাও বলেন নাই, কারণ ওই সময় তো তীর বর্ষা নিক্ষেপ করার প্রচলন ছিল। আল্লাহর নবী বলতেই পারতেন তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, এটা বলেন নাই। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিয়ামত পর্যন্ত শুধু তীর আর বর্ষা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নিক্ষেপ করার মধ্যে আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, নিক্ষেপ করার মধ্যে আসবে বোমা নিক্ষেপ করা। এই সবগুলো যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রাখো সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা। শিখো, আজকে সেটা মুসলিম জাতির অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এক একটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এখনো ইসলামের এই বংশ হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, ওহে যুবকেরা, তোমাদের যাদের বিয়ে করার মতো ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, ফালিয়াতাযাওয়াজ, সেজন অবশ্যই বিয়ে করে নেয়। কেন? ফাইন্নাহু আহসানুল ফার্জ ওয়া গাদদুল বাসার, বিয়ের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত হয়, চোখের দৃষ্টি হেফাজত হয়। ওমান লাম ইয়াসতাতে, আর যার বিয়ে করার মতো সামর্থ্য নেই, ফা আলাইহি বিসসাওম, সে যেন লাগাতার রোজা রাখে, সিয়াম পালন করে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো, একজন, দুজন, তিনজন, চারজন পর্যন্ত বিয়ে করতে পারো। হ্যাঁ, যদি এদের তোমরা পোষাতে না পারো, সামর্থ্য না থাকে, অথবা তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে একজন করো। শুরুই করেছেন দুজন দিয়ে, না পারলে একজন করো। এটা এজন্য মানুষ যাতে করে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, বিয়ের মাধ্যমে মানুষের বংশের হেফাজত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বংশের হেফাজত করার জন্য, বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য জেনার বিচারকে হারাম করে দিয়েছেন। কোরআনের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ, এটা খারাপ পথ, এটাকে বর্জন কর। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জিনা করা হারাম ঘোষণা করে ক্ষান্ত করেন নাই, এরপরে এর বিচারের ব্যবস্থা করেছেন। যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরায় নূরের 2 নম্বর আয়াতে বলছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী যেই হোক না কেন, পুরুষ হোক বা নারী হোক, তোমরা ওদেরকে 100 জালদা 100 দররা মারো। ওয়ালা তাখুজ বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে যেন তোমাদের মধ্যে কোনো মায়া মমতা যেন কাজ না করে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যেন কোন রকমের দুর্বলতা সৃষ্টি না হয়। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যি আল্লাহতে এবং আল্লাহর পরকালে বিশ্বাস করো, ওয়াল ইয়াশাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি যে দিবে এটা কোনো গোপনে না, বরং প্রকাশ্যে দিবে, যাতে করে মুমিনরা দেখতে পায় এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে বর্ণিত আছে, আন ইবনে আব্বাস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া জালিসুন আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বারের কাছে বসেছিলেন। এই সময় তিনি বললেন, ইন্না আল্লাহ কদ বাআথা মুহাম্মাদান বিল হাক্কি ওয়া আনজাল আলাইহিল কিতাব فكان مما انزل عليه آيات الرجم, عمر بن الخطاب رضي الله تعالى عنه বলছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কিতাব নাযিল করেছেন এবং সত্য বিধান দান করেছেন, এবং আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন তার মধ্যে একটা আয়াত ছিল রজম সম্পর্কে, করানা হাওয়া আইনা আইনা ওয়াইনা হাওয়া কালনাহা, আমরা এটা পড়েছি, মুখস্থ করেছি, বুঝেছি। فَرَجَمَ رَسُولُ اللَّهِ صَلَى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ وَرَجَمْنَا بَعْدَهُ, আমরা এইটাকে, বিধানটাকে আমরা নিজেরা বাস্তবায়ন করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। অর্থাৎ ব্যভিচারিণী যদি বিবাহিত হয়, অথবা বিবাহিত পুরুষ বা নারী যে হোক, এদেরকে পাথর ছুড়ে হত্যা করা। এরপরে ওমর ইবনে খাত্তাব বললেন, فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ, আমি ভয় করছি যদি সময় অনেক লম্বা হয়ে যায়, তার মানে দীর্ঘদিন পরে, কিয়ামতের আগে এমন একটা সময় আসতে পারে, আইয়াকুলা কাইলুন, মা নাজিদু আর রাজমা ফি কিতাবিল্লাহি, আমরা তো রজম কোরআনে পাচ্ছি না, পাথর ছুরি হত্যা করা কোরআনের মধ্যে তো এখন নাই। এটা এখন বলা হচ্ছে বাংলাদেশে আছে আহলে কোরআন নামে একটা ফেরকা, যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন, কোরআন মানে এরা হাদিসকে অস্বীকার করে বিভিন্ন কারণে। এরা বাড্ডাতে একটা গ্রুপ আছে এবং ঢাকায় ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে, কারণ এদের কথাগুলো শুনলে অনেকে বিভ্রান্ত হয়। কথাগুলো সত্য কথা বলে, আল্লাহ কোরআন নাজিল করেছেন আর তাতে বলেছেন অফাসসালনা কুল্লা শাইইন তাফসিলা, সব কিছু বিস্তারিত বয়ান করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা আছে, অতএব হাদিসের কি প্রমাণ? এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনই বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূলের যে মূল দায়িত্বগুলো তার মধ্যে একটা দায়িত্ব ছিল কিতাব ও হিকমতের তালিম দেওয়া, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোরআনের তালিমের কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা পারতেন সোজা একটা কোরআন দিয়ে দিতে, তোমরা পড়ে নাও। আল্লাহ তাআলা রাসূল কেন দিলেন? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলোই হাদিস। এটা ভিন্ন কথা, হাদিসের মধ্যে অনেক হাদিস জাল ঢুকেছে, মানুষ তৈরি করেছে। যখনই ইসলামে বিভিন্ন দল তৈরি হয়েছে তখনই মানুষেরা নিজেদের দলকে টিকে রাখার জন্য, নিজেদের দলকে সমর্থন করার জন্য একদল লোকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করেছে। অনেকে বলে হাদিস মিথ্যা হয় কি করে? হাদিস মিথ্যা না, নবীর নামে মিথ্যা তৈরি করে হাদিস নাম দেওয়া হয়েছে। যেমন আপনারা শুনেন এই দেশের অনেক আলেমেরা এই সেকুলার মুসলিমদের খুশি করার জন্য অথবা নাস্তিকদের খুশি করার জন্য বলে কি হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। এটা আপনারা শুনেছেন আল হাদিস, আমি বলি জাল হাদিস। এটা কি জাল হাদিস? ভুয়া হাদিস, হাদিসের কোন সহিহ কিতাবে নেই। একদল নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর নামে তৈরি করে দিয়েছে। মুমিনদের আবার দেশ আছে নাকি? মুমিনদের পুরো দুনিয়াটাই মুমিনদের। আপনারা যারা পুরাতন লোক আছেন বুড়া তারা জানেন, আগে কবি একবারের গান মুসলিম যুবকেরা গান গাইত, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে সারে দুনিয়া হামারা, সারা জাহান হামারা। এটা মুসলিমদের কথা। আসিন লানা ওয়াল আরব লানা ওয়াল কুল্লু লানা ওয়াল জামিউল কাউন লানা, সব আমাদের ওতন। ওয়াল জামিউল কাউন লানা ওতনা, পুরো বিশ্বটা আমাদের ওতন। কিসের একটা সামান্য ভূখণ্ড, এই ভূখণ্ডকে আল্লাহ নবী তৈরি করেছেন, আল্লাহ তৈরি করেছেন, মানুষ মারামারি করে যুদ্ধ করে করে এক একটা দেশ তৈরি করে ফেলেছে। কিন্তু মৌলবী সাহেবরা থেমে নাই, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। আরো হাদিস শুনেন, আমাদের দেশে একটা হাদিস ব্যাপক শোনা যায়, উতলুবুল ইলমা ওয়ালাও কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো। ইলম অর্জন করার গুরুত্ব হাদিস কোরআনে আছে, এটা সত্য। কোরআনের বহু আয়াত আছে, বরং কোরআনের প্রথম আয়াতটাই তো হচ্ছে করা পড়ো। কাজী এলমে দিন অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটার জন্য ইসলাম অবশ্যই উদ্বুদ্ধ করে, কিন্তু সেজন্য একটা হাদিস জাল তৈরি করতে হবে। উত্তর এলম আল কানা সিন, এটা কেন তৈরি করেছে জানেন? সিন দেশে গিয়ে তোমরা এলম অর্জন করো, সিন দেশে কি এলমে দিন আছে? আছে কি? কারিগরি বিদ্যা, তার মানে হচ্ছে যে আল্লাহ নবী কয়েকদিন পর বলবে যে এলমে দিন অর্জন করার চেয়ে কারিগরি বিদ্যা অর্জন করার গুরুত্ব বেশি। এগুলো চক্রান্ত। এরকম আরো অনেক হাদিস, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, পীরসাহেবরা বানাইলো, যার কোন পীর নাই তার পীর শয়তান। জাল হাদিস, ভুয়া হাদিস, আল্লাহ নবীর নামে তৈরি করা হাদিস। আরো হাদিস আছে, যে ব্যক্তি কোন বুজুর্গ লোকের চেহারার দিকে চাইলো তার জীবনের সব গুনামা হয়ে যাবে, ভুয়া হাদিস। এরকম ভাবে খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, হাদিস দল হাদিস, এরকম বহু হাদিস তৈরি করেছে মানুষেরা। আরো শুনবেন আল্লাহ নবীর মহাব্বতের নামে তৈরি করেছে হে নবী, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। লাউলা কামা খালাকতু রাসুলাক, আরবি বানাইলো। এরপর উর্দুতে ফার্সিতে বানাইলো, মোহাম্মদ রা খোদা পায়দা না করতে জমিন ও আসমা পায়দা না করতে। এরপর আরো তৈরি করলো, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব কয়েকজনকে বয়ান দিয়েছেন, আল্লাহর নবীকে সৃষ্টি করে ময়ূর আকারে রাখলেন, জিব্রাইলকে ফাতেমা বললেন চাচাজি, চাচা কেন বলল, এটা নিয়ে আপত্তি ছিল জিব্রাইলের। তো জিব্রাইল বললেন যে আল্লাহ নবীকে জিব্রাইল নালিশ করলেন, আল্লাহ নবী বললেন যে তুমি সৃষ্টি হয়ে কি দেখছো, দেখছো একটা নূর, 70,000 বছর পর্যন্ত উদয় হয়ে থাকে, আবার 70,000 ডুবে থাকে, এইরকম 70,000 বার আমি দেখেছি। তো আল্লাহ রসুল বলেন এখন কি ওটা আছে? কয় না, আমার কপাল দিয়ে তাকাও দেখে, হ্যাঁ ওই তারকাই আছে। ও তাহলে তো ঠিকই ফাতেমা চাচা বলে ঠিকই বলেছে, এই চাচার জ্যাঠা এইগুলো কি আরবিতে আছে? তাহলে জিব্রাইল মানে বাংলায় বলছিল চাচা নাকি? ফাতেমা বাংলা চাচা বলেছিল। এই জাতীয় খতিব আজকে আমাদের মাথার উপরে বসে আছে, জাতির কত দুর্ভাগ্য। এই জাল হাদিসগুলোকে তৈরি করে করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আকীদা নষ্ট করা হচ্ছে। আমাদের মনে রাখতে আল্লাহ রাসূল সেটাই বলছেন, ইন তাতু, বলছিলাম যে বিষয়টা, আহলে কোরআন নামে একদল লোক আছে যারা এই সুযোগটা নিয়েছে, তারা বলে দেখো এই হাদিসের জাল হাদিস আছে। আরে বেটা, জাল হাদিস থাকলেও আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে এমন লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন যে যারা জাল হাদিস তৈরি করলো, যারা তাদেরকে ধরার জন্য জাল বিছিয়ে দিয়েছে। ওই জালে সব জাল হাদিসগুলো ধরা পড়ে গেছে, সহিহ হাদিসগুলো সবগুলো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন, এমন একদল মানুষ হবে যারা বলবে আলাইকুম বিহাযাল কিতাব, তোমরা এই কিতাব কোরআনকে আমার সামনে পেশ করো। হাদিসে এই সমস্ত লোকদের কিছু লক্ষণ বলেছেন, মুত্তাকিউন আলা আরিকাতিহি, এরা এদের সেই চেয়ারে বসে থাকবে হেলান দিয়ে। এরপরে বলবে এই কিতাবটাই তো যথেষ্ট, কোরআন যথেষ্ট, কোরআনের মধ্যে যা আছে তাই মানবো, যা নাই তা মানবো না। কি সুন্দর কথা! এতে বুঝে গেল এই জাতীয় কথা যারা বলবে তারা সাধারণত দুনিয়ার বিলাসিতার মধ্যে থাকবে, তারা হেলান দিয়ে থাকবে এবং তারা বিভিন্ন অন্যায় কাজে জড়িত থাকবে। এই লোকগুলো এবার বলবে আমরা কোরআনে যা পাবো তা মানবো আর কোরআনে যা নাই তা মানবো না। আহলে কোরআন নামে এক ফেরকা আছে যারা এই কাজটা এখন শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর বিন খাত্তাব যখন বলছেন এমন একটা সময় আসবে, ক্বালা কাইলুন মা নাজিদুর রাজমা ফি কিতাবিল্লাহ, আমরা তো রজমের আয়াত, পাথর ছুরি হত্যা করার আয়াত কোরআনে এখন দেখতে পাচ্ছি না। ফায়াবিল্লু বিতারকে ফরিদাতিন আনজালাহাল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অতঃপর তারা আল্লাহর একটা ফরজ বিধানকে বাতিল করে দেওয়ার কারণে তারা গোমরা হয়ে যাবে। ওয়া ইন্নার রাজমা ফি কিতাবিল্লাহ হাক্কুন আলা মান জানা ইযা আহসানা মিনার রিজাল ওয়ান নিসা, জেনে রাখো রজম অর্থাৎ পাথর ছুরি হত্যা করা এটা আল্লাহর কোরআনে ছিল এবং আল্লাহর রাসূল এটা বাস্তবায়ন করেছেন। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আমরা বাস্তবায়ন করেছি, যখন কোন বিবাহিত পুরুষ বা বিবাহিত মেয়ে লোক জেনার বিচারে লিপ্ত হবে, ইদা কামাতিল বাইয়িনাতু, এবং তা প্রমাণ দ্বারা প্রমাণিত হবে, তখন তাকে পাথর ছুরি হত্যা করতে হবে। এমনি ভাবে এটা আছে বুখারী শরীফ হাদিস ভিতরে আছে, অন্য কিতাবে আছে। এমনি ভাবে ইসলামে বংশের হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জেনার বিচারকে হারাম করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। অর্থাৎ জেনার বিচার যেরকম হারাম, এই জেনার বিচারের জন্য উদ্বুদ্ধ করতে পারে এমন জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। যেমন একটা হচ্ছে বেপর্দায় চলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ না হয়। কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ ঝুলিয়ে দেয়। জিলবাব মানে যা পুরা শরীরকে ঢেকে দেয়, এরকম যেন পর্দা তারা করে। এটা কি জন্য? এর মাধ্যমে তাদেরকে চিনা যাবে, এরা পর্দানাশীন মহিলা, এরা সম্ভ্রান্ত নারী। ফালাইউজাইনা, এরপরে এদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন, ফালাইউজাইনা, এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয়, পর্দার হুকুম যদি কার্যকর করা হয়, তাহলে সেই সমাজে আর নারী নির্যাতন থাকবে না, নারীদেরকে কেউ কষ্ট দিতে পারবে না, উত্তপ্ত করবে না, ইফতিদিন চলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়ে লোকেরা তোমরা তোমাদের গৃহ অবস্থান করবে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না, ওয়ালা তাবাররুজনা, তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন, মেয়ে লোকরা ঘরে অবস্থান করবে। এটা মেয়ে লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মস্থল নির্ধারণ করে দিলেন, ওরা ঘরে অবস্থান করবে। এটা অধিকারকে হরণ করা হয় নাই, বর্তমানে শিখানো হয়। ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে? না, বরং এটা দায়িত্বের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে। মেয়ে লোকদেরকে সৃষ্টি করেছেন তারা সন্তান ধারণ করবে, পুরুষকে এই ক্ষমতা দান করা হয় নাই। আর পুরুষকে ক্ষমতা দিয়েছে মাঠে ঘাটে কাজ করার জন্য, নারীদের শরীরকে সেরকম তৈরি করা হয় নাই। এখন এটা দুর্ভাগ্য, নারীদের অধিকারের নামে এমন অধিকার দিয়েছে। আপনারা জানেন শহরে যখন এখন ছাদ ঢালাই হয়, তখন এই যে আপনার বোঝাগুলো বহন করে কারা? মেয়ে লোকেরা। অধিকার কোথায় নিয়ে গেছে এদেরকে? ইসলাম এদেরকে বলেছিল তোমরা ঘরে থাকবে, পুরুষেরা কাজ করবে, পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে মেয়ে লোকদেরকে ব্যবস্থা করে দিবে, ওরা বসে বসে ঘরে বসে কাজ করবে। সমান অধিকার যদি করতে চাও তাহলে ঠিক আছে, সন্তান ধারণ করার ক্ষেত্রেও সমান অধিকার হবে, একটা সন্তান পুরুষ নেবে, একটা সন্তান মেয়ে লোক নেবে। এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে যেটা বলতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের হেফাজত করার জন্য কি কি বিধান দিয়েছেন, আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ সকলকে হুকুম করেছেন চক্ষু হেফাজত করার জন্য। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তাদের জন্য পবিত্র বিষয় এবং এটা অধিক পবিত্র বিষয় তাদের জন্য। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য স্বতন্ত্রভাবে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, ওয়া হাফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন যে এরা যেন এদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এখন দেখবেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে মেয়ে লোকেরা কি করে, মাথায় কাপড় নেই, এরপরে শরীরে কাপড় থাকে না, আর এখন এক প্রকারের জামা তৈরি করা শুরু হয়েছে মশারি দিয়ে, দেখবে মশারির মতো পুরা খোলা থাকে। আর অপরদিকে পুরুষেরা মাশাআল্লাহ পায়ে জুতা পরে, কিরকম তার জানা, শু পরে, পা ঢাকা, মোজা পরে, প্যান্ট পরে, শার্ট পরে, এরপরে আবার কোট পরে, এরপরে আবার টাই দিয়ে আটকায়, মাথায় ক্যাপ পরে। অর্থাৎ মেয়ে লোকদের যে পর্দা করার বিধান ছিল এটা পুরুষরা নিয়ে গেছে, আর পুরুষদের যেটা খোলামেলা চলা জায়েজ ছিল সেটা মেয়ে লোকরা নিয়ে গেছে। এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগের যুগে আপনারা যারা বুড়া তারা দেখতে পেয়েছেন, রিকশায় আগে মেয়ে লোকেরা উঠলে পরে পর্দা দিয়ে ঢেকে নিত, আর এখন বাপ তার মেয়েকে মিনি স্কার্ট পরায় রিকশায় নিয়ে যায়, নিচের থেকে আপড়তে থাকে, আর ছেলেরা দুই পাশ থেকে দেখে হাত তাড়ি দিতে থাকে। লজ্জার স্থানকে পর্যন্ত হেফাজত করা হচ্ছে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের জিনাত তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যহারা মিনহা, তবে হ্যাঁ লেবাস পোশাক পরার পরেও যে অংশটা বের হয়ে যায় এটার জন্য আল্লাহ তাদের পাকড়াও করবেন না। সূরা নূরের 30-31 নম্বর আয়াত। এমনিভাবে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর পুরুষের সঙ্গে মিষ্টি কথা সুন্দর আওয়াজে কথা বলতেও নিষেধ করেছেন। কোরআনের সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা নবিয়্যি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাঈ ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা তো অন্য নারীদের মতো নও, তোমরা জেনে রাখো তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলে, তোমরা কথার মধ্যে নম্রতা অবলম্বন করো না, অর্থাৎ কোমল কণ্ঠে সুমিষ্ট ভাষায় পর পুরুষের সঙ্গে কথা বলো না, এতে সমস্যা হবে কি? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তাহলে যাদের অন্তরে রোগ আছে, একদল পুরুষ আছে নারীদের কণ্ঠ শুনলে গলে যায়, আল্লাহ তাআলা বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যে সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে এই লোকগুলো তোমার মধ্যে তোমাকে নিয়ে আশা করতে থাকবে, প্রলুব্ধ হবে। অকুলনা কওলাম মারুফা, তবে তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে, ভালো কথা বলো তাতে আপত্তি নেই, কিন্তু কথা বলার ক্ষেত্রে একেবারে কোমলীয় কণ্ঠে সুন্দর সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে কথা বলা, এটাও আল্লাহ নিষেধ করেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো হুকুম করেছেন কারো ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি নেওয়ার জন্য। কোরআনের সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা অনুমতি নিবে এবং ঘরবাসীদেরকে সালাম দিবে। তাদের অনুমতি নাও, সালাম দাও, যদি সালামের উত্তর আসে অনুমতি আসে তাহলে প্রবেশ করো, আর যদি অনুমতি না আসে প্রবেশ করো না। দালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাদাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এমনিভাবে ঘরে যে সমস্ত দাসদাসী থাকে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খাস ঘরে, মায়ের ঘরে প্রবেশ করবে, ছেলে বালেগ হয়ে গেছে এই ছেলেকেও আল্লাহ হুকুম করেছেন অনুমতি নেওয়ার জন্য। কোরআনের সূরা নূরের 58 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাতিন মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হীনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা সালাসু আওরাতিন লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে অর্থাৎ অধীনস্থ দাস দাসী বান্দি, এবং তোমরা তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে অনুমতি গ্রহণ করে, নিজের মায়ের কাছেও প্রবেশ করতে তিন সময় অনুমতি প্রয়োজন হবে, একটা হচ্ছে ফজরের সালাতের পূর্বে, দ্বিতীয় হচ্ছে দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রামতি গেল সাধারণত পোশাক এলোমেলো থাকে, এবং এশার সালাতের পর, এই তিনটি সময় তোমাদের জন্য গোপনীয়তার সময়, এই তিন সময়ের পর অন্য কোন সময়ে বিনা অনুমতিতে আসলে তোমাদের এবং তোমার তাদের কোনো দোষ নেই, তিন সময় ছাড়া কেন অনুমতি প্রয়োজন নেই, এত সতর্কতা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে। উল্টা পাল্টা মেলামেশা করলে একজনের ঘরে আরেকজনের পানি ঢুকে যাবে, এতে সন্তান এলোমেলো হয়ে যাবে। এরপরে শুধু এ পর্যন্তই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ক্ষেত্রে কেউ কারো স্ত্রী তালাক দিল, অন্য জায়গায় বিয়ে বসতে হলে ইদ্দত পালন করতে হবে। স্বামী মরে গেল, অন্য জায়গায় বিয়ে বসতে হলে ইদ্দত পালন করতে হবে, এটাও ফরজ করে দিয়েছেন। কারণ হচ্ছে এই, স্বামী তালাক দিল, সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে বিয়ে বসলো, সে স্ত্রী সহবাস করলো, সন্তান জন্ম হলো, এই সন্তান কি বর্তমান স্বামীর না আগের স্বামীর পানির এটা বলা যাচ্ছে না। এই জন্য বংশের হেফাজত থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে পরিষ্কার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তালাক দিলে পরে সেখানে ইদ্দাত পালন করতে, ফাই ওয়াইজা তাল্লাকতুমুন নিসা আফাবালাগনা আজালাহুন্না, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে অতবার তারা তাদের ইদ্দাত পৌঁছে যাবে, তারপরে ফামসিকুহুন্না বিমারুফিন আও সারিহুহুন্না বিমারুফ। এরপরে তালাকের বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরকম ভাবে সূরা আল বাকারা 232 নম্বর আয়াতেও তালাকের বিষয়টা আলোচনা করা হয়েছে। এরকম ভাবে সূরা বাকারা 236 নম্বর আয়াতে বলা আছে, সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলা আছে, এই মেয়েদের কিভাবে তালাক দিতে হবে, তালাক দেওয়ার পরে ইজ্জত পালন করতে হবে, স্বামী মারা গেলে ইজ্জত পালন করতে হবে, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বয়ান করেছেন, যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে। একজনের খেতে আরেকজনের পানি না দেয়, একজনের পানির ভিতর আরেকজনের পানি গিয়ে মিশে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ হেফাজত করার জন্য বিধান দিয়েছেন। সুতরাং বংশ হেফাজত করা, বংশের সঙ্গে মানুষের দীন হেফাজত করা আরো জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছেন, যেখানে স্বামীর পরিচয় থাকবে, সন্তানের বাবার পরিচয় থাকবে, মায়ের পরিচয় থাকবে, দাদার পরিচয় থাকবে, এটা একটা আল্লাহর ফরজ বিধান। এটাকে বাতিল করতে যারা চায় বা যারা বাতিল করবে, এরা যদি না বুঝে করে থাকে তওবা করতে হবে, আর বুঝে শুনে করলে ঈমান চলে গেছে, নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম যদি গ্রহণ না করে, তাহলে এদের জন্য ইসলামী হুকুমত থাকলে শাস্তি হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দীন পরিবর্তন করে ফেলে তাকে তোমরা কতল করে ফেলো। এরপরে আরেকটা বিষয়, আল্লাহর বিধানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলেছিলাম, মান মর্যাদা, মানুষের আত্মমর্যাদা, একটা মূল্য আছে মানুষের। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বানী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এরকম সূরায়ে 3-4 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন দিয়ে, সর্বোত্তম গঠন দিয়ে। এই মানুষ যাতে করে তার মর্যাদা হেফাজত করতে পারে, এই জন্য কেউ যদি কারো উপরে জেনা বিবেচনার অপবাদ দেয়, অমুকে জেনা করেছে, এরকম মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলেছেন আগে 4 জন সাক্ষী হাজির করো। 4 জন সাক্ষী হাজির করতে না পারলে আল্লাহর বিধান আছে, যে এরকম ভাবে বলবে তাকে 80টা দররা মারতে, ব্যত্রাঘাত করতে হবে। সূরা নূরের 4-5 বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সচ্চরিত্র নারীদের প্রতি অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দিল, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অতবার 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদাতান, তাহলে তোমরা তাদেরকে 80টা ব্যত্রাঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। যে এরকম মিথ্যা অপবাদ দিল কারো উপরে, এ সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন, আউলাইকাহুমুল ফাসিকুন, এ লোকগুলো হচ্ছে ফাসিক, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, তবে যারা এরপরে তওবা করবে, ওয়াসলাহু, এবং নিজেরা সংশোধন হয়ে যাবে, ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা নিশ্চয় দয়ালু এবং ক্ষমাশীল। এরকম ভাবে সূরা নূরের 11-13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই অপবাদের বিষয়গুলো নাযিল করেছেন। কেউ যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, তোহমাত লাগায়, আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখেছেন। সূরা নূরের 11-13 নম্বর আয়াতে বিষয়গুলো আছে। এমনি ভাবে সূরা নূরের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, নিশ্চয়ই যারা সচ্চরিত্র সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে, আল্লাহ তারা বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত হবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি, আখিরাতের শাস্তির উপযুক্ত হবে তারা। এমনি ভাবে মানুষের মান মর্যাদা হেফাজত করার জন্য এর বিপরীতে গীবত করা, পরের দোষ চর্চা করাকে হারাম করে দিয়েছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের এখন বর্তমান যে চরিত্র তা হচ্ছে, তিনজন লোক যদি একত্রে কারো কাছে যায় বা দুইজন এক জায়গায় যায়, একজন একটু দূরে চলে গেল, অপরজন পিছনে বলবে কি এই লোকটা কিন্তু ভালো না, সমালোচনা শুরু করে দেওয়া, এটা এখন একটা সাধারণ চরিত্রে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ইমানদারগণ খবরদার, তোমরা অনেক অনুমান থেকে দূরে থাকো, অনুমান করে কথা বলা, আমার মনে হয় লোকটা ভালো না, আমার মনে হয় লোকটা এরকম, এরকম ধারণা করে কথা বলো না। ইন্নাবাদাযযন নিসমুন, জেনে রাখো নিশ্চয় কোন কোন অনুমান পাপের কারণ হয়, পাপ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি চাও তোমার অপর ভাইয়ের, অপর মৃত্যু ভাইয়ের গোশত খেতে, তোমরা কি খেতে চাও? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, না তোমরা তার অপছন্দই করে থাকো। তার মানে হচ্ছে কারো পিছনে গীবত করা, দোষ চর্চা করা, এটা ওই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য। তবে হ্যাঁ, যদি কেউ কারো ক্ষতি করতে চায় অন্যায়ভাবে, তার ক্ষতিটা আপনি কাউকে বলে দিলেন, এটা নাজায়েজ না। কয়েক ক্ষেত্রে জায়েজ আছে দোষ বয়ান করার পিছনে। একটা হচ্ছে এই, কেউ কারো অন্যায়ভাবে ক্ষতি করতে চাচ্ছে, আপনি জানলেন এখন তাকে সাবধান করে দিলেন এটা জায়েজ। এরকম ভাবে আপনি জানেন একজন লোক প্রতারক, ধোকাবাজ, কিন্তু তার খপ্পরে কিছু সরল মনা লোক পড়তে পারে, আপনি সাবধান করে বললেন যে ভাই ওর খপ্পরে পড়ো না, ও কিন্তু এরকম ধোকাবাজ, চক্রান্তবাজ, সাবধান করে দেওয়ার জন্য জায়েজ আছে। এরকম ভাবে কারো ভিতরে কোন দোষ আছে, কিন্তু দোষটা আপনি অমুকের কাছে বললে সংশোধন হওয়ার সুযোগ আছে, তার মা বাবার কাছে অথবা তার একজন গ্রহণযোগ্য শিক্ষক আছে তার কাছে, এর কাছে বললে সংশোধন হতে পারে, এরকম বলা জায়েজ। এরকম ভাবে কোন ব্যক্তি মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, আমরা অনেক সময় পীরদের কথা বলি, তো পীরের মুরিদরা বলে যে এটা তো গীবত হয়ে যায়। না, এটা গীবত না, এইটার নাম যদি গীবত হয় তাহলে এরকম গীবত কোরআনেও আছে। আল্লাহ তাআলা কোরআনে আবু লাহাবের জন্য সূরা নাযিল করেন নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক, এটা কোরআনে আছে না? তাহলে আবু লাহাবের গীবত করা হচ্ছে, এটা জায়েজ না, খালি এটা জরুরি। যারা ইসলামের ক্ষতি করবে, সে চাই কোনো শাসক হোক, কোনো পীর হোক, কোনো বুজুর্গ হোক, তাদের এই চক্রান্ত, তাদের এই গুমরাহি, এগুলো পরিষ্কার করে দেওয়া প্রত্যেকটা হক আলেমের দায়িত্ব হয়ে যায়। কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়াইজ আখাযাল্লাহু মিনাল্লাযীনা উতুল কিতাবা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা, যারা উতুল কিতাব, আল্লাহ তাআলা যাদেরকে আসমানি কিতাব এলেম দিয়েছেন, আলেম যারা, তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিলেন? লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস, তোমরা অবশ্য অবশ্যই স্পষ্ট করে বয়ান করে দিবে মানুষের জন্য। এখন যদি স্পষ্ট বয়ান করা না হয় তাহলে মানুষ ধোকায় পড়ে যাবে। আমরা বললাম মাশাআল্লাহ সব আলেমদের কাছে যাও, এখন সব আলেমদের কাছে যাও, আপনি শিয়া আলেমদের কাছে গেলে কি ইসলাম শিখতে পারবেন? এমনি ভাবে সব আলেমদের কাছে যাও, আপনি গেলেন ওই সমস্ত আলেমদের কাছে যে পাঁচটা পীরের খেলাফত নিয়ে বসে আছে, তাবিজ লেখে, যে বেটা তাবিজ লেখে নিজে, সে কি তাবিজের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? পক্ষে বলবে। সে তাবিজের পক্ষে কি কি দলিল আছে সব মিলিয়ে বলবে। এরকম ভাবে যে বেটা নিজে মুর্দার খায়, মানুষ মরলে পরে খবর পাইলি তো ওদের খতম করার জন্য, আর দাওয়াত কেমনে খাবে, তিন দিনা দাওয়াত, চল্লিশটা দাওয়াত, এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই লোকটার কাছে আপনি গেলেন, হুজুর এগুলো জায়েজ না জায়েজ, সে কি আপনাকে না জায়েজ বলবে? এমনি ভাবে যে আলেম নিজে মনে করেন কোন নেতা বা নেত্রীর পিছনে ঘুরে, আপনি তাকে জিজ্ঞেস করলেন নারী নেতৃত্ব জায়েজ না হারাম, সে কি বলবে? অথচ বুখারীর পরিষ্কার হাদিস রয়েছে, লাইন ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল কাম হবে না যারা তাদের নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করে দেয়। বুখারী সহি হাদিস। এখন আপনি দেখেন সাধারণ পাবলিক পড়ে এদেশের অনেক শীর্ষ পর্যায়ের আলেম পর্যন্ত নারীদের নেতৃত্বে কি করতেছেন, ইসলাম কায়েম করার স্বপ্ন দেখতেছেন। ইসলাম কায়েম করবে কিসের মাধ্যমে? নারী নেতৃত্বের মাধ্যমে, নারীদের সাথে গিয়ে ইসলামের শক্তি অর্জন করে তারপর ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্রকে গ্রহণ করে নিয়েছে, ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হবে এদেশে, এটা পরিষ্কার। একটা ইসলামী দল একবার 30টা সিট পাইল, আসন পাইল, এমপি 30 জন পাইলেন, পর নির্বাচনে কজন পাইলেন? মাত্র 3 জন, শূন্য একটা শেষ। এটা পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৃথিবীর কোথাও ইসলাম কায়েম হয় নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদিও ইসলাম কায়েম হয়, সেই ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম না, ওটা হবে ইহুদি খ্রিস্টানদের ধাঁচে তৈরি করা মডার্ন ইসলাম, আব্রাহাম লিঙ্কনের ধাঁচে তৈরি করা ইসলাম। এটা আল্লাহর নবীর ইসলাম না। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, আমরা এবার আলোচনা করেছি। এখন আপনি দেখেন এদেশের হাজার হাজার আলেম গণতন্ত্রের পক্ষে কথা বলে, ভোট দেওয়াকে পবিত্র আমানত বলে, আর আমরা বলি ভোটের মাধ্যমে কি তৈরি করা হচ্ছে? ভোট তো খালি ভোট না, ভোট একটা আমানত, ঠিক আছে, আপনি দিচ্ছেন না এমপিকে, এমপি পাস করে গেল সংসদে, সংসদে গিয়ে তারা কি করে, ওখানে নিজেরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেছে দাবি করে, এরপরে আল্লাহর বিধানের পরিবর্তে বিকল্প আইন তৈরি করছে, আল্লাহর বিধানকে বাতিল করছে। আল্লাহর বিধানকে বাতিল করে যারা নিজেরা আইন তৈরি করে তারা কি হয়ে যায়? নিজেরাই আল্লাহ হয়ে যায়, রব হয়ে যায়। তাহলে আপনি ভোট দিয়ে একদল রব এবং আল্লাহ তৈরি করছেন। আপনি গিয়ে জিজ্ঞেস করে ওই সমস্ত আলেমদেরকে ভোট দেওয়া জায়েজ না না জায়েজ, তো সে কি বলবে? জায়েজ বলে দিবে। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকগুলো বিষয় পরিষ্কার করে দিয়ে এগুলো স্পষ্ট করতে হবে। কাজেই খামাখা কোনো দোষ চর্চা করা যাতে কোনো উপকার নাই, এটার নাম হচ্ছে গীবত। আর যদি আপনি কাউকে সাবধান করার জন্য এখন আমরা গোটা জাতিকে এই দেশের পীর যারা আল্লাহর নবীর ইসলামকে ধ্বংস করে দিয়ে বিভিন্ন তরিকার ইসলাম কায়েম করেছে, এদেশের শাসক গোষ্ঠী যারা আল্লাহর দিনকে বাতিল করে দিয়ে নিজেরা বিকল্প আইন তৈরি করছে, এদের সম্পর্কে বলে দেওয়া খালি জায়েজ না, বরং মুমিনদের জন্য ফরজুল আইন। নতুবা যারা হকের তালাশ করে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআনে আলোচনা করেছেন। কোরআনে শয়তানের বিরুদ্ধে আলোচনা আছে না? আল্লাহ কোরআনে বলেছেন শয়তান মানুষের দুশ্মন, শয়তান এই খবিস, শয়তান করে আল্লাহ লানত। কেন এটা বলেছেন? ফেরাউনের আলোচনা কোরআনে আছে না? ফেরাউনের আলোচনা আছে, হামানের আলোচনা আছে, নামরুদের আলোচনা আছে। তাহলে এই লোকদের আলোচনা কোরআনে আছে, এদের দোষ বয়ান করা হয়েছে, এগুলো কি নাজায়েজ কাজ? কেন আল্লাহ বয়ান করলেন? এদের থেকে সাবধান থাকার জন্য, এদের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো থেকে দূরে থাকার জন্য। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমরা গীবত বলতে কোনটা বলি? যেটা কোনো ফায়দা নাই, কারো সংশোধন করার জন্যও না, অথবা সাবধান করার জন্যও না, অথবা কারো ক্ষতির থেকে কাউকে বাঁচাবার জন্যও না, এমনি কারো দোষ বয়ান করা হয়, এটাকে বলে গীবত। এটা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম আল গীবত, তোমরা গীবত থেকে বাঁচো, ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবত হচ্ছে জিনার চেয়ে মারাত্মক গুনাহ। কারণ ইন্নার রাজুল আল কাদি ইয়াজনি ওয়া ইয়াতুব ফায়াতুবুল্লাহ আলাইহি, একজন জিনাকার ব্যভিচারী জিনা করে, ব্যভিচার করে, সে আবার তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু ওয়া ইন্না সাহিবাল গীবাতে লা ইগফিরু লাহু হাত্তা ইগফার লাহু সাহিবুহু, কিন্তু যে ব্যক্তি কারো গীবত করলো, এই ব্যক্তি তওবা করলো, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছিল সে ক্ষমা না করে দেয়। এই জন্য কারো গীবত করলে তাকে গিয়ে বলতে হবে, ভাই আমি আপনার এই দোষটা পিছনে বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। সেদিন মাফ করে ভালো কথা, মাফ না করলে আবার ওই লোকদের সামনে যাদের সামনে গীবাত করেছেন তাদের সামনে গিয়ে বলতে হবে যে ভাই আমি ওই লোকদের সম্পর্কে যে বলেছিলাম ঠিক বলিনি, এরা ভুল বলেছিলাম, এরকম বলে দেওয়া। এখন বলবেন যে ভাই যখন গীবাত করে যারা বেশি তারা এটা এরকম বলে খুব সুন্দরভাবে শক্ত করে যে আমি এই কথা তার সামনে বসেও বলতে পারবো, এটা গীবাত না, এই কথা সামনে বসেও বলতে পারবো, এটা গীবাত করছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেই দোষটা কারো পিছনে বসে আলোচনা করলাম যদি এই দোষটা তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তাহলেই তো গীবত হবে, আর যদি তার মধ্যে দোষটা না থাকে তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি অপবাদ দিলে, ওটা অপবাদের গুণ হবে। তাহলে গীবত বলাই হয় কারো পিছনে এমন দোষ বয়ান করা যেই দোষটা বাস্তবেই তার মধ্যে আছে, এইটা যদি তার পিছনে আলোচনা করে তার নাম কি? আর যদি তার মধ্যে দোষটা না থাকে তারপরে বলা হয় তাহলে কি হবে? বহুতান, অপবাদ। এই জন্য আমাদের মনে রাখতে হবে এরপরে ইসলামে মান মর্যাদা হেফাজত করার জন্য কোরআনে একটি সুন্দর আয়াত নাযিল করেছে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তানাবুজ বিল আলকাব বলা হয়, খারাপ নামে কাউকে ডাকা। এর নাম আছে আব্দুর রহমান, আপনি ডাকা শুরু করলেন বল্টু মিয়া, বাট্টু মিয়া, কাল্লু মিয়া, লাল্লু মিয়া, এরকম ভাবে নাম রেখে দেওয়া, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ইমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম, আল্লাহর কাছে ভালো হতে পারে তোমার চেয়ে ভালো সে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, আবার কোন নারী অপর কোন নারীকে যেন বিদ্রুপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই নারীগুলো যাদের বিদ্রুপ করা হয়েছে বিদ্রুপকারী নারীদের চেয়ে অনেক ভালো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা একে অপরের নিন্দা করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা কাউকে খারাপ নামে ডেকো না, উপনাম দিয়ে, মন্দ নাম দিয়ে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম কতই না বড় খারাপ। এগুলো আল্লাহ তাআলা বলেছেন খারাপ কাজগুলো করো না, কাউকে খারাপ নামে ডাকা, কাউকে উপনাম দিয়ে মন্দ নামে ডাকা, কাউকে বিদ্রুপ করা, আল্লাহ এগুলো নিষেধ করে দিয়েছেন। এরকম ভাবে সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন করতে বলা হয়েছে, কারো উপরে সন্দেহ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। হাসান ইবনে আবি সিনান থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতু শাইআন আহওয়ানা মিনাল ওয়ারা, আমি লক্ষ্য করেছি যে তাকওয়া এবং আল্লাহ ভীতির চেয়ে আর বড় কোনো জিনিস নেই। দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো, সন্দেহমুক্ত জিনিসকে গ্রহণ করো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াবলুগুল আব্দু হাকীকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা বিসসাদর, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তাকওয়ার হাকীকত পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন না করবে। এরকম ভাবে আরেকটা রোগ আছে হাসাদ, মানুষের মান মর্যাদার পরিপন্থীতে কাজগুলো আছে হাসাদ করা, অন্যের দোষ দেখতে না পারা। একদল মানুষ আছে তাদের চরিত্রই হচ্ছে কারো ভালো দেখতে পারে না, ভালো দেখতে না পারা। এটা আপনার আমার মধ্যে আছে কিনা এটা পরীক্ষা করবে, এরকম আপনার ছেলে পরীক্ষা দিল আর আপনার বন্ধুর ছেলে পরীক্ষা দিয়েছে, আপনার ছেলে একেবারে ফেল করার মধ্যে ফার্স্ট হয়েছে আর আপনার বন্ধুর ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে। এখন আপনি দেখুন আপনার মনে কি বলে, আপনার মনে যদি এরকম বলে আরে আমার ছেলে যদি ফার্স্ট হইতো ওর ছেলে ফেল করতো, ছেলেটার নাম হাসাদ, এটার নাম কি? হাসাদ, এটা জায়েজ নেই, এটা হারাম। আর একটা হচ্ছে এই, মাশাআল্লাহ আমার বন্ধুর ছেলেরা কি সুন্দর ফলাফল করেছে, আমার ছেলেটাও যদি এরকম করত এটা জায়েজ, এটা কি? এটা জায়েজ, এটা নাম গিফতা, এটা ভালো জিনিস, এটা নাজায়েজ না। নাজায়েজ হলো একজন আর ভালো দেখে ওটা তার থেকে সলভ হয়ে যাক, দূর হয়ে যাক, আর আমার মধ্যে ওইটা আসুক, এটার নাম হচ্ছে হাসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাসাদ লায়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবু নিশ্চয়ই মানুষের মধ্যে হাসাদ রোগ যদি থাকে, হাসাদ পরস্ত্রী কাতরতা, এটা মানুষের ন্যাক আমলকে এমন ভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয় যেরকম ভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আগুন যেরকম ভাবে শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, এরকম ভাবে হাসাদ মানুষের ন্যাক আমল কি করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা কত ইবাদত করি, এগুলো যদি আবার ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? এই জন্য হাসাদ রোগটা আমাদের অনেকের মধ্যে আছে, এটা খুব খারাপ জিনিস। এরপরে আরেকটা আছে নামিমা, চগলখুরি, এটা একটা মারাত্মক রোগ। চগলখুরি মানে একজনের কথা আর একজনের কাছে লাগানো আর ওরটা গিয়ে ওর কাছে লাগানো, এটার নাম কি? চগলখুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোকের কবরে কাছ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কবর দুটো আজাব হচ্ছে, আল্লাহ তাও দেখাইলেন, তাই দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কবরবাসীদের আজাব হচ্ছে, এবং আজাব যে হচ্ছে এটা কোনো বড় এমন কোন গুনাহের কারণে না যে গুনাহ থেকে বাঁচা কঠিন ছিল, তবে গুনাহ দুটো গুনাহে কাবীরা, গুনাহ দুটো গুনাহে কাবীরা। একজন কি করত? আম্মা হাদা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, একজন সে পেশাব থেকে ঠিকমতো পবিত্রতা অর্জন করত না। এটা আমাদের খেয়াল রাখা উচিত, পেশাব করে বাস উঠে গেল আর পানিও ব্যবহার করলো না বা ঢেলা ব্যবহার করলো না, এটা আমাদের জন্য গর্হিত কাজ। পেশাব থেকে ঠিক মতো পরেজ করতে হবে, তবে এর মানে এই না যে ঘিরে একটা নিয়া তারপরে রাস্তায় নাচানাচি করা, দৌড়দৌড়ি করা, এগুলো আল্লাহ রসুলের কোনো হাদিসে নাই। এগুলো আছে দেশের কতগুলো ফেকার কেতাব, আছে নুরুল ইজা ওই কিতাবে লেখছে, বেস্ট জিওরে আছে, ঢিলা নিয়ে তারপরে লাফাইবে কুদবে তারপরে চল্লিশ কত হাঁটবে দৌড়াইবে, না এর কোনো ভিত্তি নাই। হ্যাঁ, যদি কারো পেশাবের রোগ থাকে, পেশাবের কারো রোগ থাকে, পেশাবের ফোঁটা বারবার বের হতে থাকে, সে তার প্রয়োজন অনুযায়ী ধীরা ধরে রাখবে, এটা করতে পারে, বা একটু উঠাবসা করলো যদি গোপন জায়গা হয়, কিন্তু এটাকে নিয়ে দৌড়দৌড়ি করা লাফালাফি করা এটা একটা গর্হিত কাজ, এটার কোনো ভিত্তি ইসলামে নাই। ঢিলা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা দুটো করলে সবচেয়ে উত্তম, আর যদি না পাওয়া যায় তাহলে শুধু ঢিলা ব্যবহার করলে চলবে অথবা শুধু পানি ব্যবহার করলো চলবে, এটা মনে রাখতে হবে। এমন না যে ঢিলা ব্যবহার করলো না পানি ব্যবহার করলো কাজে ওর সব শেষ হয়ে গেছে, না, পানি যদি ব্যবহার করে আর পেশাবের রোগ না থাকে তাহলে তার শেষ হয়ে গেছে। আর যাদের পেশাবের রোগ আছে, পেশাবের ফোঁটা দেওয়ার আশঙ্কা আছে, তারা একটু দীর্ঘক্ষণ ধরে রাখবে যাতে করে পেশাব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এরপরও মনে রাখতে হবে, আপনি যদি দীর্ঘক্ষণ ধরে রাখেন আর লাফালাফি শুরু করেন তাহলে পেশাবও বারবার আসতে শুরু করবে, এবং এভাবে আসলে রোগের জন্মও হবে। তো যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। আসল যে বিষয় ছিল সেটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই একজনের কবরে আজাব হচ্ছে পেশাবের রোগের কারণে, পেশাব থেকে ঠিকমতো পরহেজ না করার কারণে। ওয়াম্মা হাযা, আর দ্বিতীয় যে লোকটা, ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চগলখুরি করত, এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে লাগানো, এটা ছিল তার কাজ। আমি একটা গল্প প্রায় বলে থাকি যারা আমার পুরান লেকচার শুনেছেন, ওই যে একজন লোক তার বান্দি ছিল, একটা বান্দিটা খুব ভালো দেখতে শুনতে, ভালো কাজকর্মে ভালো, কিন্তু দোষ ছিল চগলখুরি করা। বাজারে বিক্রি করতে নিয়ে গেল, আগে বাজার দাসে বিক্রি হতো, বাজারে গরু ছাগল যখন বিক্রি হয় এরকম বিক্রি হতো, তো দাসী বিক্রি করতে নিয়ে গেল বাজারে, যেই কিনতে আসে সে বলে মাশাল্লাহ বান্দি খুব ভালো, কাজে কর্মে কেমন, তো মালিক বলে কাজে কর্মে আরো ভালো, তবে একটা রোগ আছে, চগলখুরি করে। এটা বলার পর অনেকে ফিরে যায়, অনেকে চিন্তা করে বান্দি আর চগলখুরি করে, কাজ হলো পাকশাক করা, ঘর পরিষ্কার রাখা, ভালো কাজ করলেই তো হলো। একজনে কিনে নিয়ে গেল, কিনে নিয়ে যাওয়ার পরে মাশাল্লাহ কাজকর্ম করে ঘরের সবার মন জয় করলো, কিন্তু এর তো রোগ আছে চগলখুরি করার। একদিন সে তার ওই বাড়ির মালিক সে অফিসে চলে গেল, তো ঘরের যে মহিলা তাকে তার সামনে গিয়ে মন গমরা করে আছে, একেবারে মুখ মলিন, মহিলা জিজ্ঞেস করে ব্যাপার কি তুমি এমনটা কেন করছো? কয় যে দেখেন আপনি আমার সবকিছু, আপনার ঘরে আমি থাকি, আমি যদি একটা জিনিস জেনেও না বলি তাহলে আপনি আমাকে নেমো খারাপ বলবেন, আমি একটা জিনিস জানি, আপনি যে স্বামীর জন্য এত পাগল, যে স্বামীর জন্য এত কিছু করেন, ওই স্বামী আর একটা মহিলাকে ভালোবাসে এবং তাদের সম্পর্ক এত গাঢ় হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করে ফেলবে। মেয়ে লোক যদি শুনে যে তার স্বামী আর একটা মেয়ে লোক বিয়ে করতে যাচ্ছে তাহলে তার হুশ থাকে আর? মহিলা তো বেকার হয়ে গেল, পাগল হয়ে গেল, ওই বান্দি বলে যে না আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি একটা তাবিজ জানি, এই তাবিজটা দিলে পরে আপনার স্বামী আর বিয়ে করতে পারবে না, বিয়ে ফিরে যাবে। তবে শর্ত আছে, আপনার স্বামীর গলার কয়েকটা দাড়ি লাগবে, আর ওই দাড়ি কটা কাটতে হবে ছুরি দিয়ে, দাড়িগুলো কাটতে হবে ছুরি দিয়ে। তো এজন্য আমি একটা কাজ করি, আমি দোকানে চলে যাই, আপনার স্বামীকে পাঠাই দেই, আপনি পাকশাক করে রান্না বান্না ঠিক রাখেন, আজকে যখন দুপুরে খাইয়ে দিয়ে ঘুম দিবে তখন আপনি ছুরি দিয়ে করে দাড়ি কেটে নেবেন। মহিলা বলে ঠিক আছে তাড়াতাড়ি যাও, মহিলা অফিসে গিয়ে বাবার দোকানে গিয়ে আবার সেই পুরাতন ভঙ্গিমায় ভান করে আছে। পুরুষটা জিজ্ঞেস করবে বাকি তোমার কি হয়েছে, দেখেন আমার কিছু হয় না, আপনার জন্যই সবকিছু, কি হয়েছে বলো, বললে তো বিশ্বাস করবেন না। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, সেই স্ত্রী জানেন আপনি থাকেন দোকানে আর সে ওখানে বসে আর একটা পুরুষের সে অনেক সম্পর্কে স্থাপন করেছে, আর সম্পর্কে এত গাঢ় হয়ে গেছে এখন তারা একে অপরকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেছে, আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। আপনি বিশ্বাস না করলে আজকে যান, দেখবেন দুপুরে খাইলে ঘুম দেবেন, আপনাকে জবাই করবে। স্বামী চিন্তা করলো ব্যাপারটা কি, তাড়াতাড়ি চলে আসলো, দেখে যে ঠিকই স্ত্রী অন্যদিন খবর না থাকলেও আজকে কাপড় চোপড় সাবান নিয়ে রেডি, গোসল করার কাপড় চোপড় নিয়ে গোসল করলো, গিয়ে দেখে মাশাআল্লাহ অন্যদিন খানা তৈরি হতে দেরি হলেও আজকে খাবার টেবিলে প্রস্তুত আছে, খাইলো, খাওয়া দাওয়া পরে দেখে যে মাশাআল্লাহ অন্যদিন বাতাস করতে বলা লাগে, আজকে বাতাস করতে বলা লাগছে না, একেবারে কাছে এসে বাতাস করছে, শরীর মাথা টিপে দিচ্ছে। স্বামী মনে করলো সবই যখন মিলতেছে একটু ঘুমের ভান করে দেখি কি হচ্ছে, এবারে ঘুমের ভান করে চক্ষু বন্ধ করে নাক ডাকা শুরু করে দিচ্ছে। মহিলা পরে সব চালাকি জানে না, মহিলার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা দাড়ি কাটা, সে মনে করলো যে স্বামী তো ঘুমিয়ে গেছে কয়েকটা দাড়ি কাটি, সে ছুরিটা বের করে গড়ায় হাত দিল দাড়ি কাটার জন্য, স্বামী তো সজাগ খপ করে হাত ধরে ফেলছে, দেখে যে ঠিকই তার হাতে ছুরি। তো মানুষ রাগের মুখে কত কিছু করে, সে ওই ছুরিটা হাতে নিয়ে এবার স্ত্রীকে জবাই করে ফেললো। এরপরে ওই দাসী আর ওখানে নাই, সে চলে গেছে ওই মহিলার বাপের বাড়িতে, বাপের বাড়ি বললো তোমার ভাইয়েরা তোমার কোথায় আছো, তোমাদের বোনকে তো তোমাদের ভগ্নিপতি জবাই করে ফেলেছে, তারা আবার এসে এই পুরুষটাকেও জবাই করে ফেলেছে। এটা একটা গল্প হলো, এই গল্পটা এটা হাদিসের কথাও না কোরআনের কথাও না, আবার এটাকে হাদিস করে মনে করবেন না। উদ্দেশ্য হচ্ছে এই একটা রূপকথা, যে একটা লোক চোগলখোর, যারা একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় তারা কত জঘন্য ক্ষতি করতে পারে। এই জন্য উচিত হল এই চোগলখোররা যখন চোগলখুরি করে ওকে ধরে রাখা, এরপরে যার বিরুদ্ধে বলেছে তাকেও হাজির করা, সামনাসামনি করলে তখন এগুলো বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে মৌলিক বিষয়গুলো যে আইন দিয়েছেন, এর মধ্যে প্রথম বিষয়টা ছিল আজকের মানুষের বংশে হেফাজত করা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর দ্বিতীয় নম্বর বিষয় ছিল আজকে মানুষের মান মর্যাদা, এটার হেফাজত করা। আল্লাহ তাআলা মানুষকে মান মর্যাদা দিয়েছেন, হেফাজত করার জন্য গুরুত্ব দিয়েছেন, এর যদি কেউ লঙ্ঘন করে তার জন্য শাস্তির বিধান রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর আইন কানুনকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কোরআনকে বুঝে, আল্লাহর রাসূলের হাদিসকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।